আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار প্রিয় ভাইরা, আমরা দারসুল বুখারি পেশ করছিলাম, এর তিন নম্বর হাদিস আমরা আলোচনা চালাচ্ছিলাম। তিন নম্বর হাদিসের একটা অংশ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে ইবাদত করতেন, একাধারে কয়েক রাত পর্যন্ত তিনি ওখানে থাকতেন এবং এই জন্য খাবার নিয়ে যেতেন, আবার খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন, আবার কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। এটা স্পষ্ট এখানে যে আল্লাহর নবী খাদিজার কাছে ফিরে আসতেন, সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, খাদিজার কাছে আল্লাহ রাসূল ফিরে আসতেন। প্রায় মাহফিলে শোনা যায় বক্তাদের ওয়াজ, হজের সময়ও যারা গ্রুপ নিয়ে যায় এদের দেখা যায় ওই জবালে নূরের গোড়ায় দাঁড়িয়ে বলে, আহ আম্মা জান আয়েশা কি কষ্ট করে পাহাড়ে উঠছেন, আল্লাহর নবী যে ইবাদত করেছেন ওঠার চেয়ে খাদিজার পাহাড়ে ওঠা কি হয়ে যায়। শয়তান সব জায়গায় সহি জিনিসটাকে মেলান করে দেওয়ার জন্য একটা আকর্ষণীয় জিনিস কি করে ফিট করে। হাদিসে বলা আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন, আবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন। আপনি বুখারী হিসেবে তিন নম্বর হাদিসটা খুলে দেখেন, লেখা আছে সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, খাদিজার কাছে আল্লাহর রাসূল ফিরে আসতেন। ফায়াতা যাফাদু মিসলিহা লিমিসলিহা, এরকম আবার কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন। হাত্তা জা আহুল হক, এ অবস্থায় আল্লাহর নবীর কাছে হক আসলো, ওহী আসলো। অহুয়া ফি গারি হেরা, তিনি তখন গারি হেরায় অবস্থান করছিলেন। ফাজ্জা আহুল মালাক, ফেরেশতা আসলেন, ফাকালা ইকরা, পড়ো। বোঝা গেল ইসলামের প্রথম শব্দ কি, ওহির প্রথম শব্দ পড়ো। আর আমরা বললাম না পড়বো না, কেবল শুনবো। এই যে গুমরাহি, এটা পীরের মুরিদদের মধ্যে বেশি, অন্যান্য সবার মধ্যে আছে। আবার কেউ যদি পড়ে তো নির্দিষ্ট কোন একটা বই পড়ে, নির্দিষ্ট কোন একটা বই, সবুজ কালারের এটাই পড়ে, এর বাইরে কোনো কি নাই। তো এরকম কেউ সবুজ কালার, কেউ গ্রিন কালার, এরকম কিছু খাস বই নির্ধারণ করে নিয়েছে, এ করা পড়ো, এই জন্য পড়তে হবে। কোরআন পড়তে গেলে 14টা রেম লাগবে, আর এ বেটা পড়ার জন্য 14টা না, ভুল বুঝো কেন মানুষকে। ওটা হলো মুফাসসিরের জন্য, একজন মুফাসসির হওয়ার জন্য বলা হয়েছে, সে আরবি ভাষার বিভিন্ন জ্ঞান তার থাকতে হবে, 14টা রেমের কথা বলা আছে, ওটা মুফাসসির হওয়ার জন্য। কিন্তু একজন লোক দিন জানার জন্য, গবেষণা করার জন্য সে পড়বে না, বুঝলে আলেমদের কাছে জিজ্ঞেস করবে। কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞেস করে নাও। এখানে তো বলা হয় না যে 14টা ইলম ছাড়া তুমি কোরআন ধরতে পারবে না, খবর দা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না, কথা ওই পীর যা বলছে মানতে হবে, শরীয়তের বিরুদ্ধে বললেও কি করতে হবে। এখানে আছে ইকরা পড়ো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বললেন পড়ো, ফাকুলতু মা আনা বিকারিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বললাম যে আমি তো পাঠক নই, পড়তে জানি না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন শিক্ষক দ্বারা শিক্ষা দেন নাই। ক্বালা ফা আখাযানি, জিব্রাইল আমাকে ধরলো, ফা গাত্তানি আমাকে চাপ দিল, হাত্তা বালাগা মিন্নি আল জুহদা, আমার ধারণ ক্ষমতার একেবারে চূড়ান্তে পৌঁছে গেল, মানে এর চেয়ে একটু চাপ বেশি দিলে আর জীবিত থাকা যেত না। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিল। ফাকালা ইকরা পড়ো, ফাকুলতু মা আনা বিকারিন, আমি বললাম যে আমি পাঠক নই, পড়তে জানি না। ফা আখাযানি, আমাকে আবার ধরলেন, ফাগত্তানি আসানিয়াতা, আমাকে দ্বিতীয়বার ধরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নি আল জুহুদা, এতে আমার ধারণ ক্ষমতা সহ্য করার ক্ষমতার একেবারে শেষ সীমানায় পৌঁছে গেল। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিল, ফাকালা ইকরা, আবার বলল পড়ো, ফাকুলতু আনা মা নাবে কারির, আমি পাঠক নই পড়তে জানি না, দুইবার গেল, ফাগত্তানি আসালেস, আমাকে তৃতীয়বার চাপ দিল, সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিলেন, ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এরকম পাঁচটা আয়াত পড়াইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াতগুলো পাইলেন, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতগুলো তিনি নিয়ে ফিরে আসলেন, তখন তার কলিজা, তার বক্ষ কাঁপতেছিল, ইয়ারজুফু কাঁপতেছিল, ফুআদুহু তার অন্তর কাঁপতেছিল, ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলাদিন, এই অবস্থায় তিনি তার স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলাদ তার কাছে গেলেন, ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও, ফাজাম্মালুহু, তাকে চাদর দিল, হাত্তা যাহাবা আনহু আর রৌউ, এক পর্যায়ে তার ভিতরকার সেই ভীতিকর পরিস্থিতিটা চলে গেল, ফাকালা আলী খাদিজাতা, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, ওয়া আখবারাহা আল খাবার, আর এর মধ্যে সব খবর বললেন, যা ঘটে গেছে পুরোটা বললেন, তারপরে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় পেয়ে গেছিলাম, আমার জানের উপরে আশঙ্কা করেছিলাম, ফাকালাত খাদিজাতু, দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কিছু কথা বললেন, অনেক সময় কথার দ্বারা অনেক উপকার হয়, এই কথাগুলো একদিকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিল, আর অপরদিকে আল্লাহর নবীর কিছু বৈশিষ্ট্যর কথা আমরা এখানে জানব। প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভয় পেলেন কি জন্য? ভয়ের বিষয় আছে, আল্লাহর ওহী, কোরআনের বাণী, ওহীর যে বড় দায়িত্ব এবং এটা যে এত বড় বিশাল আমানত, এ কারণেই হয়তো ভয় পেয়ে গেছিলেন, যদিও তিনি এখন পর্যন্ত বিষয়টা স্পষ্ট নন, হাদিস থেকে বোঝা যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, কাল্লা, না আপনার কোনো ভয় নেই, আপনি জীবনের আশঙ্কা করবেন না, আপনার ভয় নাই, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না, অপমান করবেন না। বোঝা গেল খাদিজা আগের থেকে আল্লাহ বিশ্বাস করতো, না এই কথা বললো কেমনে, এখনো তো নবুয়তের দাওয়াত দেওয়া হয় নাই, উনি আল্লাহর নবীর সব খবর শুনে বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যে না আল্লাহ তাআলা আপনাকে কখনো অপদস্থ করবেন না। অপদস্থ করার প্রসঙ্গ কেন আসলো? কারণ আপনার প্রতি ওহী নাজিল করে এরপর আপনি মারা যাবেন আর এটা কাজ করতে পারবেন না, এমনটা ঘটবে না। বোঝা গেল এটা ইঙ্গিত ছিল, আল্লাহ নবী নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন, খাদিজাও বুঝতে পেরেছিলেন, তারপরেও যেহেতু একটা দায়িত্বের ব্যাপার, অবস্থার ব্যাপার, সেজন্য বিষয়টা এমন হয়েছিল। তো আপনাকে আল্লাহ অপমান করবেন না, কি জন্য? ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি তো রেহেম, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, ওয়া তাহমিলুল কাল্লা, কাল মানে হলো বোঝা, আপনি সমাজের বোঝা বহন করেন, তো মানে কি সবার আলুর বস্তাগুলো মাথায় নিয়ে টানেন, ওয়া তাহমিলুল কাল, মানুষের বোঝা বহন করেন মানে মানুষের কষ্ট দুঃখ দুর্দশা বিপদ আপদের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান, ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি সাহায্য করেন, মাদুম যাদের কিছুই নাই, আদিম, অন্নহীন বস্ত্রহীন চিকিৎসাবিহীন এরকম যারা কষ্ট করে আপনি সেই লোকদেরকে আপনি সাহায্য করেন, ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। আরবদের নিয়ম ছিল মুসাফিররা সফর করতে উঠে চলে বিভিন্ন জায়গায়, তো কিছু লোকেরা ছিল তারা এই পথিকদেরকে মেহমান করতো, কোনো নামের জন্য না, নামের জন্য কি পথিকদের মেহমান করে, নামের কি আছে, কোন উপকার পাওয়ার তার খবর নাই, কারণ সে তো মুসাফির পথিক। আজকে আসলে আমরা কি করি, আমাদের দেশে হোটেলগুলো রাস্তার পাশে যে হোটেলগুলো, ওরা চিন্তা করে এই যে গ্রাহকগুলো এত কোনো বান্দা গ্রাহক না, যা খাওয়াইতে খাইবে, পচা তচা খাওয়াই দাও, আর ওপরে এটা করতো না। তো যাই হোক, অতাকৃত দৈফ মেহমানদের মেহমানদারি করে, যে শোনেন হাতেম তাই উট জবাই করে খাওয়াইতো। আরবে আগে নিয়ম ছিল এরকম, তারা বাড়ির পাশে পতাকা লাগাই রাখত, আমার দেশে পতাকা লাগায় মাজারের পতাকা, প্রায় জায়গায় দেখবেন গাছের উপরে পতাকা ঝুলে, কি শালু কাপুরের পতাকা, বিভিন্ন বর্ণের পতাকা, তার মানে এখানে একটা কি আছে, পীর আছেন, খাজা বাবা আছেন, মাজার শরীফ আছে। এই যে লাল শালু, লাল হলো বিপজ্জনক, কি তারপরে ওরা পতাকা দিয়ে বুঝে দিল আমার কাছে আইসোটা বিপজ্জনক, এরপরও মানুষ যায়। যাই হোক, এই পতাকা না, ওরা পতাকা উড্ডীন করত মেহমানদের দাওয়াত দেওয়ার জন্য, যে তোমরা আসো এখানে খাওন আছে, খাওয়াই তো, ওই পতাকা খাওয়ন দেওয়ার জন্য আর এরা খাওন নেওয়ার জন্য। পার্থক্য এখানেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন, মানুষকে দিতেন, আনা কাসেন, বন্টন করতেন, আর এরা সব নেয়। কালকে ভৈরবে আমি প্রোগ্রাম করেছি আলসে হাসপাতালে, 4.5 ঘন্টা বক্তব্য রেখেছি, কয় ঘন্টা দেখ না গলা বসে গেছে, কারণ ছিল আমার বিরুদ্ধে সেখানে স্মারকলিপি পেশ করছে প্রশাসনের কাছে। তো কালকে এরা সব ছিল, বিভিন্ন প্রশ্ন করেছে, তারা উত্তর দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত কি করবে আর, সামে না বা তা না বলে চলে গেছে সব। ভাইরা আমার, আমরা কোন সমাজে বসবাস করি, যুগে যুগে এখানে আসবে, ওই আবু তালেব যখন, আবু তালেব তো না, ওই যে আবু জাফর যখন আল্লাহ নবীর ওই যে বিষয়টা আসবে, যখন হাবসার বাদশার সামনে বিভিন্ন কথা বলল, এক পর্যায়ে মক্কার প্রতিনিধি ছিল ওখানে, তারা বলল ঈসা আলাইহিস সালামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালো জানা না, গালিগালাজ করে, একটা পয়েন্ট পাইল। তো এটা সুখ তার কানে ঢুকলো, বলল আচ্ছা বলো ঈসা সম্পর্কে তোমাদের আকিদা কি, উনি সূরা মারিয়ামের আয়াতগুলো পড়ে শুনে দিলেন, ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, এই আয়াতগুলো সব শুনে দিলেন, আমাকে কালেমা কুন দ্বারা সৃষ্টি করেছেন। এইগুলো শোনার পরে হাবসার যে বাদশা, উনি বললেন যে আল্লাহর কসম ঈসা আলাইহিস সালামের মর্যাদা কোরআনে বর্ণিত মর্যাদার চেয়ে এক চুল পরিমাণও বেশি না। এই কথা সে বুঝতে পারল, সে সার্টিফাই করল, কিন্তু পাশে আলেমরা বসা ছিল, তার পিছনে কি ছিল, আলেমদের বসাইছিল, হাদিসে আসছে হাস হাইসান, তারা চিল্লায় শুরু করলো, তারপরেও বাদশাহ কান দেয় নাই, কারণ বাদশার কাছে সহি ইলম ছিল। সে মক্কার লোকদেরকে বলল তোমাদের হাদিয়া তো বা তোমরা ফিরে নিয়ে চলে যাও, আর আবু সাহাবিদেরকে বলল তোমরা আফ্রিকায় থাকো, এখানে থাকো, তোমাদের কোনো ভয় নাই, তোমরা স্বাধীন এখানে বসে। তো আমাদের দেশেও সেই হাফসার বাদশার পিছনে যে আলেমরা বসেছিল, সে আলেমরা এখনো কি আছে, আছে, মনে রাখতে হবে। তো যাই হোক, যেটা বলা হচ্ছে ওই আল্লাহর নবীর আদর্শ ছিল কেবল দেওয়ার, এদের কাজ হলো কি নেওয়ার, তাবিজ লিখে নেয়, এখন তাবিজ বিক্রি করে মাহফিলে, ওইখানে কিছুদিন আগে চরমনায় ফিরে মাহফিল গেছে, এই জন্য সমস্যাটা হয়েছে, মাঠে ওই হাসপাতালের সামনে বড় মাঠ আছে, চরমনায় ফিরে মাহফিল ছিল, ওরা কালকে শুনাইল বাকি যে আমি এত মাদ্রাসা করতেছি 2000 কি 68,000 গ্রাম 68 মাদ্রাসা করবো, এই জন্য আপনারা 1,000 কোটি টাকা দিবেন, তো কয়েক হাজার কুপন বিক্রি করছে, 1,000 টাকা প্রতি মাসে দিবে এরা, এরপরে শুরু তাবিজ বিক্রি করা, এক এক তাবিজ, তো কয় যে এখান থেকে কত লক্ষ টাকা যে নিয়ে গেল, দিচ্ছে মানুষ, সব নেয় কেবল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন, তুইনু আলা নওয়াইবিল হাক্কে, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের কাছে সাহায্য করেন, নওয়াইবিল হক, এটা সবগুলোকে জামে মানে, যে কোনো বালা মুসিবতে আপনি মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করেন। বোঝা গেল এই লোক কাজগুলো আল্লাহ নবী আগেও করতেন, আমাদেরও করতে হবে, আমরা কেবল এনজিওদের কাল বিরুদ্ধেই বলবো, আর নিজেদের কোনো পরিকল্পনা নাই, একটা কুয়ায় নষ্ট পানি, আপনি দাঁড়িয়ে বললেন খবরদার এই কুয়ার পানি কেউ খাইবে না, নষ্ট পানি, লোকেরা বলল ভাই পিপাসায় মরে যায়, কা গলা শুকিয়ে গেছে, ভালো পানি দাও, না ভালো পানি নাই, তবে এই পানি খাইবে না, এখন পিপাসার তো লোক আরো ভারী হচ্ছে, দল আরো চলে আসছে, একজন দুইজন তিনজন দলে দলে আসতে লাগলো, এখন পিপাসাও তীব্র হচ্ছে, লোকেরা কি বাধা শুনবে, আর গলা শুকিয়ে মরতেছে, আর তুমি কত দূষিত পানি খাইলে অসুখ হইবে, ওরে লাথি মেরে সরাই দিয়ে তারপরে দূষিত পানি পান করবে, ঠিক কিনা, ঠিক এরকম আমরা কেবল চিল্লাই এনজিওরা এই করলো সেই করলো, তুমি করো বিকল্প কিছু করো, এনজিওরা পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে কি করে, আমরা দেখেছি, কষ্ট করে ওই হাসপাতালে এনজিওদের যারা বড় বড় খ্রিস্টানদের যারা আলেম, ওরা ওইখানে বসে বসে রোগীদের পায়খানা সাফ করে, ডায়রিয়া রোগীদের পায়খানা ধোয়, আর আমাদের খানকায় বসে বসে ফিনফিনে জামা, সাদা জামা। এইগুলো আমাদের বুঝতে হবে আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল এগুলো, আল্লাহ নবী এগুলো করেছেন, এই করার কারণেই খাদিজা এই কথাগুলো বললেন। কাজেই একদিকে দিনের দাওয়াত চলবে আর একদিকে মানুষের কি করতে হবে, এই সামাজিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমাদেরও খেয়াল রাখতে। আমরাও আবার কারো অন্যজন নসিহত করবো না, আমরা নিজেরাই কাজগুলো করতে হবে না, করতে গেলে বাধা আসে, আপনারা জানেন যে বাধা কিভাবে আসে অনেক জায়গায়। আর তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন পাহাড়ে জঙ্গলে, আমি বিভিন্ন জায়গায় গেছি, এই মধুপুরের পাহাড়ে গেছিলাম কয়েকদিন আগে, আপনার আমার সাথে অনেকেই ছিলেন, সেখানে দেখলাম যে দলে দলে মানুষ কিভাবে খ্রিস্টান হচ্ছে, সেই ময়মনসিংহ এর গারো পাহাড়ে সেখানে খ্রিস্টান হচ্ছে লোকে দলে দলে, চিটাগাঙ্গের পাহাড়ি জাতি উপজাতিগুলো মুসলমান হওয়ার জন্য ওরা পাগল, ইসলামের দাওয়াত দিলে কিচ্ছু লাগে না, ওই খ্রিস্টান রাজা দেয় তার তিনে ভাগে একভাবে সাহায্য করে, তোমার ইসলাম কোন রাজা দিয়েছে, ওদের সাহায্য চায় না, ওরা আমাদের ছেলেপেলেকে তোমরা মানুষ করো, শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই ওদের কাছে, দেখেন না আমরা খালি একটু উদ্যোগ নেওয়ার কারণে কত ছেলে জমা হয়েছিল, পরে তো সেটা কালারিং হয়ে গেছে বিভিন্ন রকমের। তো এরকম আজকে আমরাও যদি এই সমাজে কাজ করি, কাজের মাঠ ময়দান আমাদের জন্য অনেক উর্বর, কিন্তু আমরা তো সে কাজ করব না। এই জন্য আল্লাহর রাসূলের এই বিষয়গুলো বুখারী হাদিসে আছে, এগুলো আপনারা নিজেরাও দেখবেন, পড়বেন, আমল করবেন, আজকে বুঝাবেন, আমাদেরও সেরকম ভূমিকা থাকা দরকার, যে যেখানে আছেন সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন, মানুষের সঙ্গে মিশা দরকার আছে, হকের দাওয়াত পাইলে বাতিল এমনি উড়ে যায়। এই যে ওরা যত প্রচার করেছে ভালো হয়েছে, কালকে ওখানে মসজিদের নিস্তলা দোতলা সব পড়ে গেছে, কালকে মাইক লেখা লাগছে সাইডে সব জায়গায়, অথচ আমরা ওই প্রোগ্রামটা করি মাসিক ঘরোয়া প্রোগ্রাম, একটা দার্স, কিন্তু ওরা প্রচার করে এমন সর্বনাশ করেছে যে আলহামদুলিল্লাহ কালকে আমাদের লোক হয়েছে তার তিন গুণ হয়েছে, যা সবসময় তার তিনগুণ লোক হয়েছে, অনেকে কৌতূহলী আছে যে লোকটা দেখি কি আর বিরুদ্ধে এত লাগলো কারা এরা, আলহামদুলিল্লাহ প্রোগ্রামও ভালো হয়েছে, মানুষেরা বুঝতে পারলো এখন তো আলহামদুলিল্লাহ ওখানে আর এদের বাধা দেওয়ার ইনশাআল্লাহ কোনো ক্ষমতা নাই, লোকেরা কালকে বলছে যে এরপর বাধা দিয়ে আসলে আমরা দেখে নেব কারা আছে, শাহাদতের সুযোগ তো আমাদের আসে না, শহীদ হওয়ার সুযোগ আছে না, জেহাদের সুযোগ আছে না, তো এইখান দিয়ে শুরু করবো, আল্লাহ ওপেন বলে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত শুরু করবেন, ভয় করবেন আল্লাহকে, কাকে, ওরা বলছে যে ভৈরবের জসীমউদ্দিন রহমানকে ঢুকতে দেওয়া হবে না, বাবার জায়গির নাকি, আমি কালকে আগে গেছি, অন্য সময় যাই গিয়ে প্রোগ্রামের আগে গিয়ে হাজির হই, কালকে এখানে জোহরে আগে রওনা করছি, আসরে নামাজ পড়ছি গিয়ে ওখানে, আসো বাধা দাও ঝুমের বাধা দিতে আসো, বললাম যে এই সমস্ত ভয় দেখাবি তোকে পিরে গো, যাকে অনেক জমি জমা আছে, খানকা আছে, তরকা আছে, বউ আছে, কতগুলো বাচ্চা আছে, এক কুড়ি, এইগুলো পীর হইবে আমার ভবিষ্যতে, এগো মরার ভয় আছে, কারণ খেলাফত দিয়ে তো যাইতে হবে না, তাহলে মারা গেলে অগো ভয় দেখাবি, আর যাকে এই সমস্ত কিছু যারা আল্লাহর দিনের জন্য শহীদ হতে চায়, যাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট এটা, তাদেরকে শাহাদাতের ভয় দেখাইলে তারা খুশি না বেজার, খুশি, এটা আমরা চাই, সাহাবা কাম খুশি হয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে যত বাধা আসবে আমরা কাজ করবো কার জন্য, সর্বোচ্চ ওরা কি করতে পারবে আমাদেরকে মেরে ফেলবে, তো এরপরে কিছু করতে পারবে, আরো তো মরলে মরবো কার জন্য, নাকি সারা জীবন জীবিত থাকবেন আপনারা, আমাদের মরতে হবে না একদিন, তো সেই মরণটা যদি বিছানায় শুয়ে শুয়ে না হয়, প্যারালাইসিস হয়ে না হয়, সেই মরণটা যদি আল্লাহর দিনের জন্য হয়, তাহলে এর চেয়ে বড় পাওনা কিছু আছে, ওরা আমাদের সেইটি দিতে যাচ্ছে, তো খেয়াল রাখবেন এটা, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা, এই জন্য আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আদর্শটা এটা দেখবেন। তো এটা খাদিজা বললেন, খাদিজা এগুলো তো সান্ত্বনা দিলেন, তারপরেও ফানতালাকাত বিহি খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, হাত্তা আতাত বিহি ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজা, খাদিজার চাচার ছেলে ছিল ওয়ারাকা ইবনে নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, এই লোকটা এই ছিল ওয়াকান ইমরান তানাসসারা ফিল জাহিলিয়া, এই লোকটা জাহিলি যুগে খ্রিস্টান হয়েছিল, ওয়াকান ইয়াকতুবুল কিতাব আল ইব্রানি, সে ইব্রানি ভাষায় কিতাব লিখতো, ফায়াকতুব মিনাল ইনজিল বিল ইব্রানিয়াতে মাশাআল্লাহ ইয়াকতুবা, ইনজিলের থেকেও সে ইব্রানি ভাষায় অনুবাদ করত, ওয়াকানা শাইখান কাবীরান কদ আমিয়া, লোকটা ছিল বুড়া অন্ধ হয়ে গেছিল, ফাকারাত লাহু খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ওরাকা ইবনে নওফালের কাছে নিয়ে গিয়ে বললেন, ইয়া ইবনে আম্মি ইসমা মিন ইবনে আখিকা, যে আমার চাচার ছেলে মানে চাচাতো ভাই, আপনি আপনার ভাতিজার থেকে শুনেন কি বলেছে। ফাকাল লাহু ওরাকাতু ইয়া ইবনে আখি মাযা তারা, ওরাকা ইবনে নওফাল বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে হে ভাতিজা তুমি কি দেখো বলো। ফা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরা মা রাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছেন যা ঘটল এ সবগুলো তিনি ওরাকা ইবনে নওফালের কাছে খুলে বললেন। ফাকাল লাহু ওরাকা, দেখেন ওরাকা কি বলছে, ওরাকা আবার আলেমুল গায়েব না, ওরাকা যেহেতু আসমানি কিতাবের আলেম ছিল তিনি বুঝতে পেরেছেন, তার অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন। ফাকাল লাহু ওরাকা হাযান নামুস, এ হলো সেই নামুস, হেব্রু ভাষায় নামুস মানে হলো জিব্রাইল ফেরেশতা যে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসে। হাযান নামুস আল্লাযী নাযযালাল্লাহু আলা মূসা, এ হলো সেই নামুস ফেরেশতা যে মূসার কাছে অবতীর্ণ, আল্লাহ তাআলা যাকে মূসার কাছে পাঠিয়েছিলেন। ইয়া লাইতানি, এরপরে কি বলেন শুনুন, ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আফসোস আমি যদি তখন যুবক হতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি তখন জীবিত থাকতাম। ইযা ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে, তোমার জাতি তোমাকে বের করে দিবে, এটা সে জানলো কেমনে বের করে দিবে, গায়েব যন্ত্রণা কি না অভিজ্ঞতা, এতে বোঝা গেল যুগে যুগে যারাই আল্লাহর দিনের কথা বলেছে তাদের কি তৎকালীন সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা শাসকেরা যাজকেরা তাকে বের করে দেওয়ার চক্রান্ত করেছে, সেই আলোকেই সে বলেছে। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুখরিজিয়াহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ওরা কি বের করে দিবে, তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল কি জানেন না, গায়েব জানেন না, ব্যাপারটা পরিষ্কার। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন আমা মুখরিজিয়াহুম, তাহলে ওরা কি আমাকে বের করে দিবে, কলা নাম হ্যাঁ বের করে দিবে। লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যা নিয়ে আগমন করেছো এই জিনিস নিয়ে দুনিয়াতে যে কেউ এসেছে তার সঙ্গী তার জাতি শত্রুতা করেছে বিদ্বেষ করেছে তার সঙ্গে চক্রান্ত করেছে তাকে হত্যা করার চক্রান্ত করেছে, তোমার সঙ্গেও তাই করা হবে। এরপরে আবার সে তার বক্তব্যে চলে গেল, ওয়াই ইউদ্রিকনি ইয়াওমুকা, যদি আমি তোমার দিনটা পাইতাম, তোমার সেই দিন যেদিন তুমি নবাব প্রাপ্ত হবে দাওয়াত দিবে তোমার বিরোধিতা লোক লেগে যাবে সেই দিনটা যদি আমি পেতাম, আনসুরকা নাসরান মুয়াজ্জারা, আমি তোমার সাহায্য করতাম আমার সব কিছু দিয়ে, নাসরান মুয়াজ্জারা সর্বাত্মক দিয়ে সর্বাত্মক চেষ্টা সর্বশক্তি ব্যয় করে আমি তোমার সাহায্য করতাম, এই কথা সে বলে দিল। এতে বোঝা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যতে যা ঘটবে তা বলে দেওয়া হলো অভিজ্ঞতার আলোকে। এটাতে বোঝা গেল আগের লোকদের উপরে বিপদ এসেছে আমাদের নবীর উপর আসবে এবং তাই আসলো পরে। সুম্মা লাম ইয়ানসাব ওরাকা, এরপর ওরাকা কিছুদিন পরে মারা গেল। আন্তু ফিয়া আফাতার আল ওয়াহিউ, এরপরে ওহি বন্ধ হয়ে গেল, কিছুদিন ওহি বন্ধ থাকে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা